الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضعفه له وله أجر عظيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানুষ এই পৃথিবীতে স্বেচ্ছায় আসেনি আল্লাহ পাক তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করে আবাদ করার জন্য আমাদের আসার আগে এখানে জিন আবাদ করত কিন্তু তারা মারামারি কাটাকাটি রক্তারক্তি করার কারণে আল্লাহ পাক তাদেরকে হটিয়ে এখানে মানুষকে বসিয়েছেন এখনও জিন জাতি আছে তার ধ্বংস হয়ে যায়নি কিন্তু এই পৃথিবী আবাদ করার অধিকার তাদের থেকে আল্লাহ ছিনিয়ে নিয়েছেন প্রখ্যাত সাহাবি ইহুদি থেকে মুসলমান হয়েছিলেন কাব আল আহবার তিনি বলছেন একটা সুন্দর কথা যে আল্লাহ পাকের অনুগ্রহ না থাকত তাহলে জিনের অত্যাচারে মানুষের পৃথিবীতে বসবাস করতে পারতো না যে কোনো সময় জিনেরা মানুষকে উঠিয়ে নিয়ে চলে যেত শুধু আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে জিনেরা মানুষকে ধরতে সাহস পায় না কারণ তাদের এই আবাদ করার জায়গাটা মানুষ এসে আবাদ করছে তারা পুরা হিংসা করে মানব জাতির প্রতি অতএব আমরা যে বেঁচে আছি সে আল্লাহ পাকের বিশেষ দয়ায় বলুন আলহামদুলিল্লাহ আলী কাররামুল্লাহ ওয়াজহু সালাত আদায় করছেন তার বিরোধী শক্তি অত্যন্ত জোরালো ছিল আপনারা জানেন যে খারেজি চরমপন্থী জঙ্গি গোষ্ঠী আজকের যুগে আপনারা দেখতে পাচ্ছেন এর মূল উৎস হল আলী বিরোধী খারেজিরা তাদের এই প্রচণ্ড হুমকির মধ্যে আলী কাররামুল্লাহ ওয়াজহু একাকে মসজিদে সালাত আদায় করতে যেতেন কোনো সাথী নিতেন না একদিন জনৈক ব্যক্তি বললেন হে খলিফাতুল মুসলিমিন আপনার জীবন সংকটাপন্ন আপনি একাকে মসজিদে আসেন কেন কাউকে সাথে নিয়ে আসাই ভালো উনি জবাব দিলেন দেখো প্রত্যেকটা মুমিনের সঙ্গে প্রত্যেকটি মানুষের সঙ্গে আল্লাহ পাকের দুজন প্রহরী নিযুক্ত আছে এই যে তালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিল শিমালে কুয়ীদ ডাইনে এবং বামে দুজন উপবিষ্ট সাহাবি সদা সতর্ক প্রহরে আমার সঙ্গে আছে যখন আল্লাহ ইচ্ছা করবেন আমাকে উঠিয়ে নিতে বা আমাকে কোনো বিপদ দিতে, তখন ওই ফেরেশতা দুজন আমাকে কোনো সাহায্য করবে না। আল্লাহর হুকুম হলে ওই ফেরেশতা থাকলে কোনো মানুষের দরকার পড়বে না। অতএব তুমি ভয় করো না, আল্লাহ যদি আমাকে বাঁচানোর ইচ্ছা করেন ওই ফেরেশতাই যথেষ্ট, কোনো মানুষের প্রয়োজন নাই। কি চমৎকার জবাব একবার দেখেন, এই যে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা, এ কিন্তু অত্যন্ত উন্নত মানের মানুষের পরিচয় পাওয়া যায়। দুনিয়াতে আমরা আছি, আমরা আল্লাহর কাছ থেকে প্রেরিত একটা বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে আছি। এখানে যতটুকু নেকির কাজ আমরা করি আর অন্যায় কাজ আমরা করি, সবটুকু আল্লাহর কাছে জমা হয়, তিনি সবকিছু কৈফিয়ত নেবেন, সবকিছু তিনি জানেন। এখানে আমরা অনেক কাজ করি, নগদ তার লাভ পাই, অনেক কাজ করি লাভ নগদে পাই না, বরং ত্যাগ করি। যারা ত্যাগ করেন তারা কিন্তু কিছুই পান না, আর যিনি ভোগ করেন তিনি সাময়িকভাবে খুব খুশি হন, কিন্তু ভোগে কারো তৃপ্তি নাই। ত্যাগে যে তৃপ্তি মানুষ পায়, ভোগে কিন্তু তা পায় না। নিজেকে নিজে একবার জিজ্ঞেস করে দেখেন, যখন আপনি কাউকে 10 টাকা দান করেন মনটা কিন্তু তৃপ্তিতে ভরে যায়, আল্লাহ পাক আমাকে 10 টাকা দান করার তৌফিক দান করেছেন, যেন আল্লাহ পাক শুকরিয়া আদায় করি, আপনি আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একজন মানুষ চাচ্ছে, আমি দিতে পারছি না, মনটা কিন্তু আপনার মর্ম বেদনায় ভেঙে যায়, হায় রে দিতে পারলাম না, কেমন হলো। এই যে অনুভূতিটা, এর মধ্যে এই মানবতার সর্বোত্তম নমুনা নিহিত আছে, এটা হালাওয়াতুল ঈমান বলা হয়। যে ব্যক্তি নিজের মনের মধ্যেই কুফরিকে ঘৃণা করে এবং ঈমানকে ভালোবাসে, সে হালাওয়াতুল ঈমান অর্থাৎ ঈমানের স্বাদ আস্বাদন করে। এখানে আমরা যারা পাচ্ছি না, মনে করুন খালি ত্যাগ করে যাচ্ছি, বাপ গাছ লাগায় কবে বড় হবে তা ঠিক নাই, ফল খায় কিন্তু ছেলে, বাপ কি খায়? বাপ জানেই না ফল হয়েছে কি না হয়েছে, কিন্তু বাপের আনন্দ, আমি ছেলের জন্য কিছু করে গেলাম। খাবে না কিন্তু, খাবে ছেলে, এরপরও দেখা যাবে ছেলেও খাবে না, ছেলে পরবাসে চলে গেল সৌদি আরবে চাকরি করার জন্য, গাছের ফল খেলে আউটলো। কিন্তু ত্যাগের মধ্যে তার কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, এই পাওয়াটা কিন্তু দুনিয়া সে পায় না। কোথায় যায় সেগুলো? এর মধ্যে উত্তর নিহিত আছে। মানুষের জীবনে জালেম এবং মজলুম দুই ব্যক্তি কিন্তু মরে, যুদ্ধক্ষেত্রে জালেমও মরে মজলুমও মরে, গাড়ি অ্যাক্সিডেন্টে জালেমও মরে মজলুমও মরে। মজলুম মরলে শহীদ হয়, জালেম মরলে জাহান্নামী হয়, মৃত্যু কিন্তু একই, রেজাল্ট কিন্তু সেম। গুলি করলে দুই পক্ষেই মানুষ মরে, মুসলমান মরলে হাসতে হাসতে মরে যায়, সে জান্নাতে চলে যায়, আর কাফের মরলে মরার সময় সে দুঃখ পায়, মরার পরও সে জাহান্নাম পায়। বিশ্বাসের কারণে এগুলি হয়। তো আমরা যে কাজগুলো করছি পৃথিবীতে, এই যে আপনার একটা সালাত আদায় করার জন্য কি পাবেন? 5টা টাকা কি পাবেন? বরং আর ব্যয় করতে হয়, সময় ব্যয় করেছেন, শ্রম ব্যয় করেছেন, অর্থ ব্যয় করেছেন, তবে এখানে সালাত আদায় করতে পারছেন। এই সালাতের বিনিময়ে কি আপনি কিছুই দুনিয়াতে পাবেন? কিছুই পাবেন না, জিরো, কিচ্ছু পাবেন না। তাহলে এটার ফলাফল কি? বস্তুবাদী যারা, তাদের কাছে এর কোনো ফলাফল নাই, এটা সেরে সময় নষ্ট করা কাজ। কিন্তু আমাদের কাছে এটা সময় নষ্ট করা নয়, বরং এটাই আমার অর্জন, এটাই আমার সঞ্চয়। এই যে বিশ্বাসগত পার্থক্য, এই বিষয়টির কারণেই মানুষের জীবনের পার্থক্য হয়ে যায়। যে মানুষ সব কিছু নগদ জাপ পাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এই কবিতার বিশ্বাসী, সে মানুষ দুনিয়াতে কখনোই তৃপ্তি লাভ করতে পারে না। এ সম্পর্কে হাদিস আল্লাহ রাসূল বলছেন, যদি একটা মানুষকে তুমি এক ময়দান ভরতে স্বর্ণ দাও, ও আর এক ময়দান ভরতে স্বর্ণ আকাঙ্ক্ষা করবে, পেট ভরবে না। আবার আপনি একজনের জিজ্ঞেস করুন, ভাই আপনি কেমন আছেন? খুশিতে আলহামদুলিল্লাহ বলবে যে আমার কোনোই অভাব নাই, যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকুই আমাকে দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এর বেশি প্রয়োজন নেই বলে আল্লাহ আমাকে দেন নাই। সুন্দর কথা হয়ে গেল না? আর একজন কাছে জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন? আদৌ ভালো নেই, ছেলেটা মনে হয় চাকরি করে 40,000 টাকা বেতন, কেটে ছুটি 35,000টা থাকে, ওদের আর কি হয়? অস তার পাশেই আর একটা ছেলে আছে 2,000টাকা বেতন, চাকরি করে ভালো চলছে। এই যে মানসিকতা, এর মধ্যেই সুখ শান্তি নির্ভর করছে। যেটা উনি পাচ্ছেন না অথচ করে যাচ্ছেন, এটা আপনার ঋণ। আল্লাহ পাক কখনোই কারো দানের প্রতিদান না দিয়ে ছাড়েন না। মানুষ অকৃতজ্ঞ হয়, আল্লাহ কিন্তু অকৃতজ্ঞ নন। ইন্নাল্লাহ লা ইয়াসিবুজ্জুল্লাম লিল আবিদ, আল্লাহ কখনোই তার বান্দার উপর জুলুম করেন না। বান্দা কষ্ট করছে আমার জন্য, বান্দাকে আমি দেব না, এটাকে আল্লাহর সম্পর্কে চিন্তা করা যায় নাকি? আল্লাহর জন্য বান্দা জীবন দিচ্ছে, আল্লাহকে তাকে কিছুই দেবেন না? দিবেন। এ দুনিয়াতে তিনি না দিল, আখেরাতে তার জন্য প্রস্তুত হয়ে আছে সবকিছু। এটাকে বলা হয় ঋণ। এই ঋণ কর্জ হাসানাও আছে, কর্জ সাইয়াও আছে, বদ ঋণও আছে, কুঋণ। আজকাল পলিটিক্যাল ভাষা বেরোয়েছে, ব্যাংকের ভাষা, কুঋণ এবং সুঋণ। কুঋণ হল যেগুলো অন্যায় কাজে আমরা সময় ব্যয় করি, আর সুঋণ হচ্ছে যখন নেকির কাজে আমরা সময় ব্যয় করি। দুনিয়াতে পাই না, আখেরাতে পাই। মুসলমান দুনিয়াতে পাওয়ার আকাঙ্ক্ষায় ইসলাম পালন করে না, আল্লাহর বিধান পালন করে না, সে স্যার আখেরাতের জন্যই দিন পালন করে। এর মধ্যেও যদি আল্লাহ পাক কাছে দুনিয়াতে তাকে কিছু দিয়ে দেন, এটা তার সারপ্লাস, সে আকাঙ্ক্ষা করে না, কিন্তু আল্লাহ তাকে দেন অনেক সময়। এটা কোনো বিষয় না, তার উদ্দেশ্য হচ্ছে আখেরাতে পাওয়া। যখন ইসলাম নাজিল হয়েছে পৃথিবীতে, একরা বিসমিল্লাহি খালাক দিয়ে পাঁচটি আয়াত, এরপরেই এসে ইয়াল মুদাসের কুম্ফা আন্দের সিয়াবাকের আবার ছটি আয়াত, এরপরেই এসছে সুরে মুজাম্মেল, অর্থ কিন্তু একই, মুদাসের অর্থ যা, মুজাম্মেল অর্থই তা, হে চাদরাবৃত ওঠো, হে অলস বনু আদম ঘুমিয়ে থাকো না, ওঠো আল্লাহকে ভয় করো, মানুষকে দাওয়াত দাও, ও সিয়াবাকে ফতাহের শিরকের আবিলতা থেকে তোমার পোশাককে পবিত্র করো। এই যে নির্দেশগুলো, ছোট ছোট নির্দেশ, এক একটা অর্ডিনেন্সের মতন। এই সূরা মুজাম্মেলের শেষ আয়াতে গিয়ে আল্লাহর নির্দেশ ছিল, ওয়াকিমুসসালাহ ওয়াতুজ যাকাহ ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া তাকদ্দামু লি আনফুসিকুম মিন শাইইন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রুন আস্তাগফিরুল্লাহ আজরা। তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো। আমার তকদ্দুম আলী আনফুসুকুম মিন খায়রিন, মনে রেখো তোমরা এই পৃথিবীতে যত নেকির কাজ অ্যাডভান্স পাঠিয়ে দিয়ে থাকো, অগ্রিম প্রদান করো, তাজদুহু ইনদাল্লাহ, অবশ্যই তোমরা সেটা পাবে আল্লাহর কাছে। বলো সুবহানাল্লাহ। তুমি নিরাশ হও না, তুমি যত নেকির কাজ করছো, তুমি সালাত আদায় করো। আগে কিন্তু সালাতের কথা বলেছি, যে আমরা সালাত আদায় করছি, আমরা কিন্তু দুনিয়া কিচ্ছু পাচ্ছি না এবং চাইও না কিছুই আমরা দুনিয়া। যদি চান তাহলে কিন্তু আপনি পরকালটা হারাবেন, চাওয়া যাবে না, আপনাকে আখেরাতে চাইতে হবে। ওয়াকিমুসসালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যাকাতটা কিন্তু মানুষের উপকারে লাগে, সালাত কি কোনো উপকারে লাগে নাকি? কিছুই লাগে না, নিজের। এমনকি বাপের সালাদকে ছেলের কাজে লাগে, ছেলের সালাদকে ভাইয়ের কাজে লাগে, কোনো কাজে লাগে না। এই বোকা মুসলমান সমাজ। কালকে একজন এসে আমাকে বলছে, স্যার আমার একজন মারা গেছে, ১২টা ছেলে দেন, কোরআন শরীফ পড়বে, আমাদের বাড়িতে যেতে হবে। তাকে বেশ সুন্দরকে বুঝে দিলাম, বাবা আপনি যদি কোরআন পড়েন আপনার ছেলে কোনো কাজে লাগবে? বলছে না। আর বাপ যদি বেনামাজি থাকে তা আপনার সালাদ পড়ে কোনো কাজে লাগবে? তো বলছে না। তো জীবদ্দশা যেটা কাজে লাগেনি, মরা পরে কেমন কি লাগবে? তোমার লোকটা বিষয়টা বুঝতে পারছে, তাও তো ঠিক কথাই, হয়তো টাকা ব্যয় করবেন কেন, বেকার হয়ে যাবে, কোনো লাগবে না। নিজের সালাত নিজের জন্য, এটা কাউকে ট্রান্সফার করা যায় না। যাকে এদের সে কি বলে, কি বলে, বক্সি দেওয়া, তাই না? সওয়াব বক্সি দেয়। কোরআন ৩০ পারা পড়ে দিল, পুরো সওয়াবটা একজন দিলে বক্সে মরা মানুষের ঘাড়ে পড়ে। নিজের জীবনে কোরআন শরীফ পড়তে শেখে নাই, আপনি ঘাড়ে চাপালে হবে? এই সব ট্র্যাডিশন চলছে এদেশের আলম সমাজের মাধ্যমে, মূলত তাজদুহু ইনদাল্লাহ। আমরা যে সালাত আদায় করছি, এর প্রতিফল প্রতিদান আমরা পাবো আল্লাহর কাছে। আমার তকদ্দুম লি আনফুসুকুম মিন খায়রিন তাজদুহু ইনদাল্লাহ, শুধু সালাত সিয়াম নয়, সালাত এবং যাকাত নয়, যত সৎকর্ম তোমরা পৃথিবীতে করো, সবকিছুর বিনিময় তোমরা আল্লাহর কাছে পাবে। আস্তাগফিরুল্লাহ, এবং তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়া খায়রুম ওয়া আযম আজরা, এটাই হচ্ছে উত্তম এবং সর্বোত্তম পুরস্কার। আল্লাহর কাছে যেটা পাবে সেটা ছোটখাটো পুরস্কার না। জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিন ফিহা, পাবে তোমরা জান্নাত যার নিম্ন দেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, সেখানে তোমরা চিরদিন থাকবে। বাস এটাই হলো ইসলাম নাজিল হওয়ার, বলতে পারেন স্বল্পকালের মধ্যেই কর্জে হাসানার নির্দেশ এসছে আল্লাহর পক্ষ থেকে, তোমরা আল্লাহর জন্য কর্জ দাও। এবার আল্লাহ রাসূল এই কর্জ দিতে গিয়ে কি মাঠটা খেলেন মধ্যে মক্কাতে, ইতিহাস আপনারা জানেন। সে তিনি নিজে নির্যাতিত হন নাই, তার সাথীরাও নির্যাতিত হয়েছেন, শুধু পুরুষরা নির্যাতিত হয়নি, মহিলারাও নির্যাতিত হয়েছেন, চূড়ান্ত নির্যাতন। তারা দুনিয়া কিছু চায় নাই, শুধু আখেরাতে চেয়েছিল, এটাই ছিল অপরাধ। আবু জাহেলের গোষ্ঠী বহু লোভ দেখিয়েছে, তোরা মোহাম্মদের দলে যাস না, তোদের খাওয়া দেবো পড়া দেবো যত লাগে সবই করবো, তোরা কি জন্য যাস সেখানে, না আমরা পরকালের জন্য যাচ্ছি। দুনিয়া কদিন, যে কোনো সময় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এক্ষুনি যদি আমি হার্ট ফেল করি, এক্ষুনি যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ব্লাড প্রেশার 2200 পার হয়ে যায়, কে ঠেকাবে আমাকে? প্রেশার ওঠানো আমাকে আমার ইচ্ছায় হয়? যদি আমার স্ট্রোক করে এখনই আমি শেষ। অতএব হে আবু জাহেল, তোমার ওই লোভনীয় প্রস্তাব চলবে না, আমাকে আখেরাতে চিরস্থায়ী শান্তির পথ ধরতে হবে। তুমি যত পারো মারো, দুনিয়া বিয়ে শাস্তি কবুল করব, কিন্তু আখেরাত হারাতে রাজি নই। এই একটি মাত্র কারণ করে সেরে পরকালের কর্জে হাসানা দিয়ে ওখানে পাবো, এই বিশ্বাস কিন্তু ইসলামকে এগিয়ে নিয়ে গেছে শত নির্যাতনের মধ্যেও। এবার তিনি চলে গেলেন মদিনায়। শেষের দিকে নাজিল হচ্ছে সুরা হাদিদ। হাদিদ অর্থ কি? লোহা। অর্থাৎ মুসলমান তখন মাদানী জীবনে শক্তি অর্জন করেছে, বদর বিজেতা সেনাপতি, খন্দক বিজেতা সেনাপতি, সমস্ত খ্রিস্টান বিশ্ব তৎকালীন পরাশক্তি, যে রসুলকে ভয়ে অস্থির হয়ে যাচ্ছে তারা তার সামনে আসতে ভয় পায়। তৎকালীন পরাশক্তি মদিনার এই মিসকিন শাসককে ভয় পায়। সেই সময় মুসলমানরা নিঃসন্দেহে একটা শক্তিশালী জাতি, তাই নাজিল সুরা হাদিদ। সেখানে গিয়েও কিন্তু আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন কর্জে হাসানার কথা, যে হাদিদ হাতে পেয়ে যেন তুমি সীমা লঙ্ঘন করো না, খুশিতে বাগবাগ হয়ে যাও না। শক্তি অর্জন করলে মানুষ অহংকারী হয়ে যায়, ঠিক না? শক্তি আসলে, টাকা আসলে, রাজনৈতিক ক্ষমতা আসলে, যে কোনো ক্ষমতা আসলেই মানুষ কিন্তু অহংকারী হয়। একজন স্বাস্থ্যহীন আর এক ভাই স্বাস্থ্যবান, ওই স্বাস্থ্যবানের অত্যাচার বেশি স্বাস্থ্যহীনের উপরে। যে কোনো ক্ষমতা যদি আপনার থাকে, আপনার মধ্যে একটু অর্ধেক আসলে ক্ষমতা বড়াই আসবেই। ধ্বংস হয়েছে আদ কম, কারণ জানেন কি, একটি কথা তাদের ছিল, মান আসাদ্দু মিন্না কুব্বাতান, এই পৃথিবীতে কে আছে আমাদের চাইতে শক্তিশালী? এই কথাটাই তাদের ধ্বংসের কারণ ছিল। আল্লাহর পক্ষ থেকে এমন গজব নাজিল হলো, সব নিশ্চিহ্ন হয়ে গেল চোখের পলকে। ঠিক খন্দকের যুদ্ধে, হুনায়নের যুদ্ধে মুসলমানরা প্রথম দিকে পরাজিত হলো, কেন? লান্নুগলাব আলিয়াম, অন্য সময় যুদ্ধে আমরা সংখ্যায় কম থাকি, আজকে শত্রু 4,000 আর আমরা 12,000। লান্নুগলাব আলিয়াম, আজকে আমরা কখনোই পরাজিত হব না। বাস এই একটি কথাই আল্লাহ পাক তাদেরকে এমন শাস্তি দিলেন, পালিয়ে চলে গেল সব যুদ্ধের ময়দান থেকে কাফেরদের অত্যাচারে। অবশেষে আল্লাহ নবী নিজে ঘোড়া তার খচ্চরের পিঠে লাফ দিয়ে মাটিতে লাফিয়ে এসে বললেন, আনা নবী লা কাজেব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী মিথ্যা নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, কোনোদিন আমার পরাজিত হতে পারি না, আমরা কখনোই পালিয়ে যেতে পারি না। দোয়া করে আল্লাহ কাছে, আল্লাহ যদি আজকে তোমার এই স্বল্প সংখ্যক সেনা পরাজিত হয়ে যায়, পৃথিবীর কোথাও আর তোমাকে ইবাদত করার লোক থাকবে না। একথাতে আল্লাহ রসুল বদরের মাঠেও বলেছিলেন, একথাতে হুনানের মাঠেও বলেছিলেন। বাস সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম নাজিল হয়ে গেল, উনি এক মুঠা বালি ছুড়ে মেলেন কাফেরদের দিকে, সবার চোখ কানা হয়ে গেল, যুদ্ধ একদম মোড় ঘুরে গেল, সাক্ষাৎ পরাজয় বিজয়ে পরিণত হয়ে গেল। সবকিছু হয় আল্লাহর হুকুমে, কোন ফায়া কোন, সময় লাগে না। যদি অহংকার একবার ঢুকে যায় আপনি, শেষ। দুঃখ হয় আমাদের প্রধানমন্ত্রীর জন্য, তিন দিন আগে তিনি নাকি বলেছেন পত্রিকা মিথ্যাও হতে পারে, আল্লাহ মিথ্যা হোক এটি আমরা চাই, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমরা কখনোই পরাজিত হই না, এই ভাষা কোন মুসলমান মুগ্ধ বের হয়, কি ক্ষমতা আছে তোমার, তোমার নিঃশ্বাসটা আল্লাহর হাতে, যে কোনো সময় তুমি শেষ, অত অহংকার চলবে না। এবারে সুরে হাদিদ শক্তিশালী জাতিকে এবার আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, এটাই আজকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউক্রিদুল্লাহ কারযান হাসানা, আর ওদিকে ইসলামের শুরুতে বড় নাযিল হয়েছিল কি, আকিমুস-সালাত ওয়া আতুয-যাকাত ওয়া আকরিদুল্লাহ কারযান হাসানা, মিলছে কথা? সুরে মুজাম্মালের কারযান হাসানা আর সুরে হাদিদের কারযান হাসানা, এর মধ্যে যে অন্তর্পক্ষে 15-20 বছরের ডিফারেন্স, এটা কি পাঠক খবর রাখে নাকি? এটা আমরাই খবর রাখি যারা কোরআনের রিসার্চ করি আমরা। আয়াত তো সমান, হাবেশ সবই সমান পড়ে যাবে, কেউ দুই আয়াত তো একই দিন নাজিল হয় নাই। এর মধ্যে কত উত্থান পতন ঘটে গেছে, মক্কা থেকে নির্যাতন রসুল বিতাড়িত হয়েছেন, এসেছেন মদিনাতে, সেখানেও কত নির্যাতন হয়েছে, দাঁত ভেঙেছেন ওহদের ময়দানে, রক্ত ঝরেছে দেহ দিয়ে, পালিয়ে ফেলে জীবন কেটেছে, 10 বছরের মধ্যে প্রায় 2.5 বছরের মতো তাকে যুদ্ধের ময়দানে কাটাতে হয়েছে, তবেই তো এই আয়াত নাজিল হচ্ছে, মান যাল্লাযী ইউক্রিদুল্লাহ কারযান হাসানা ফায়ুযাযিফহু লাহু ওয়া লাহু আজরুন আযীম। যে ব্যক্তি, কে আছো তোমাদের মধ্যে, মান যাল্লাযী, জিজ্ঞেস করছে আল্লাহ, কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহকে উত্তম ঋণ দান করবে, আপনার বলুন আমরা আছি। আল্লাহর আওয়াজ এটা, আল্লাহর দাওয়াত, কিন্তু আল্লাহ আমাদের সবাইকে জিজ্ঞেস করছে, মান যাল্লাযী ইউক্রিদুল্লাহ কারযান হাসানা, কে আছো তোমাদের মধ্যে আল্লাহকে উত্তম ঋণ দান করবে, আমরা বলবো আল্লাহ, আমরা তোমাকে ঋণ দান করার জন্য প্রস্তুত আছি। বলুন সবাই আল্লাহুম্মা আমীন, ফায়ুযাযিফহু লাহু, আমি তাকে বহুগুণ বেশি পুরস্কার দান করব, ওয়া লাহু আজরুন আযীম, তার জন্য মহান পুরস্কার নিহিত আছে আমার কাছে, আমাকে ঋণ দাও, আমি তোমার ঋণ খাই না, তোমাকে দেওয়ার জন্য তোমাকে ঋণ চাচ্ছি। ইয়া মাতারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, যেদিন মুসলমান পুরুষ এবং নারী দেখবে তাদের ডাইনে এবং বামে তার দেহের নূর জ্যোতি চারিদিকে বিকিরিত হচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, বুশরা কুমলে অম, আল্লাহ সেদিন খুশি হয়ে বলবেন বুশরা কুমলে অম, আজকে তোমাদের জন্য সুসংবাদ। আমরা যখন আল্লাহর সামনে যাব কিয়ামতের মাঠে, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করবেন, এই রক্তমাংসের দেহ তো থাকবে না সেখানে, তখন আমাদের দেহের চারিপাশে নূরের আলো প্রজ্বলিত হবে। জোনাকি পোকা যখন সামনে আসে রাতের বেলা জ্বলে না, মনে হয় সারা দেহটা একটা আগুন মনে হয়, যখন মুমিন কিয়ামত মাঠে উঠবে সারা দেহটা নূরে নূরও হয়ে যাবে, আলোকিত হবে, ওই আলোর বিকিরণ চারিদিকে ছোটাছুটি করবে মুমিন পুরুষ এবং মুমিন নারীর। বুশরাকুম, আল্লাহ তোম খুশি হয়ে বললে বুশরাকুম আলিহম, আজকে তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিন ফিহা, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, বিচারের পরে একটু পরেই তোমরা সেখানে প্রবেশ করবে, যার তলদেশ দিয়ে নদী নালা প্রবাহিত হচ্ছে সেখানে তোমরা চিরদিন থাকবে। আল্লাহ নিজেই সুসংবাদটা দিবে, কোনো ঘোষক বা কোনো ফেরেশতা না, আল্লাহ ডাইরেক্ট সরাসরি ডাকবে, এই চেহারা দেখেই উনি বুঝে নেবেন এরাই তো মোমেন, এরাই তো জান্নাতে যাবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আগের আয়াতে বললেন লাহু আজরুন আযীম, এবার বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, জান্নাত পাওয়াটাই তোমার জন্য মহান সফলতা। আমরা মনে করি বঙ্গভবন দখল করাটাই বড় সফলতা, মন্ত্রী হওয়াটাই বড় সফলতা নাকি? এই লোক দেখেই তো ইসলামী আন্দোলনকে একবার দুনিয়ামুখী করে ফেলানো হয়েছে। ইসলামী আন্দোলনের সামনে দুনিয়ার কোনো মূলা দিয়ে হবে না, সিরেফ আখেরাতের জান্নাতের কারণে ইসলামী আন্দোলন করতে হবে। দুনিয়া কিছু পাওয়ার আশায় ইসলামী আন্দোলন করা মানে দুনিয়ার স্বার্থে ইসলামকে ব্যবহার করা, যা সেরে মোনাফেকরা চিরদিন করে গেছে, এটা কিন্তু সেরকমই হবে। ভুল বুঝবেন না, দুনিয়া হারাম নয়, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না, এর অর্থ এটা নয় যে দুনিয়ার জন্য আমি আখেরাত হারাবো, যতটুকু দুনিয়া আমাকে অ্যালাউ করে ইসলাম ততটুকু করবো, অন্যায় পথে হারাম পথে টাকা কামাই করে জাকাত দেব, ওই টাকা তো আল্লাহর কাছে কবুল হবে না। হারাম পন্থায় ক্ষমতা দখল করে আমি ভালো কাজ করব, ওই পন্থা তো আল্লাহর কাছে কবুল হবে না। এই বোঝার সমস্যা আছে এখানে আমাদের, যেজন্য বহু মানুষ পদস্খলিত হয়ে গেছেন এখানে গিয়ে, যে এই হারাম পথে না গেলে তো ক্ষমতা পাবো না, অতএব হারাম পথ আপাতত যায় ক্ষমতা গিয়ে ঠিক করে নেব। এইসব বলে আপনাদের কাছ থেকে বহু মানুষকে ধোকায় ফেলা হয়েছে, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন আল মুনাফিকাত, প্রতিবেশী আমার ভাইরা, একসঙ্গে মসজিদে সালাত আদায় করতাম, একসঙ্গে স্কুল কলেজে পড়েছি, একসঙ্গে মাস্টারি করেছি, একসঙ্গে ব্যবসা করেছি, সবাই তো একসঙ্গে জান্নাতে যাবো না, তাই না? ভাগ হয়ে যাবে না? এইবার তাদের কাণ্ডটা হবে কি দেখেন, এই জান্নাতের সিনারিগুলো কি আমাদের ময়দানের সিনারিগুলো। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন আল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, হে মুনাফিক নারী এবং পুরুষজন বলবে মুমিনদেরকে, তোমরা একটু থামো, তোমাদের নূর থেকে আমরা কিছু নিয়ে নিই, তোমাদের দেহ দিয়ে যে নূর বের হচ্ছে আমরা কিছু নেই ওখান থেকে। বলা হবে কিলা রজিউ ওয়ারাআকুম, তোমরা পিছন থেকে ফেরত চলে যাও, এই নূর দেওয়া যায় না, এ তো দেহের নূর, কি নেওয়া যাবে? ফালতামিসু নূরান, পিছনে ফিরে গিয়ে আবার নূর তলাশ করো, ফিরতে পারবে না, দুনিয়াকে আসা যাবে, রিটার্ন ব্যাক করা যাবে না। তো তাদরিবা বাইনহুম বিসুরিন লাহু বাবুন, তো মুনাফিক এবং মুমিনদের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিবেন আল্লাহ পাক, যার দরজা থাকবে বাতিনুহু ফিহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন ক্বিবালিহিল আযাব, যার ভিতর অংশ থাকবে রহমত, বহিরাংশ থাকবে আযাব। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, ওই আযাবের সাইডটা মুনাফিকদের ভাগে পড়বে আর রহমতের সাইডটা মুমিনদের ভাগে পড়বে, উপাস থেকে দেখা যাবে। মুনাফিকরা তখন বলবে কি, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না দুনিয়াতে? কালু বালা, মুমিনরা বলবে হ্যাঁ অবশ্যই আমরা একসঙ্গে ছিলাম না ওদাপড়াতে, একসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম, একসঙ্গে কলেজে মাস্টারি করেছি, একসঙ্গে নদর বাজারে ব্যবসা করেছি, ঠিকই তো, কথা তো ভুল বলো নাই। বলা কিন্নাকুম ফাতান্তুম আনফুসাকুম, কিন্তু ভাই তোমরা দুনিয়াতে নিজেদেরকেই নিজেরা ফেতনা ফেলেছিলে, আমরা ডেকেছিলাম সালাতের দিকে তুমি আসনি, দিনের কাজে ডেকেছি তুমি আসনি, নিজেকে তুমি নিজে ফেতনা ফেলেছিলে। ও তারাব্বাসতুম গররাতকুমুল আমানিয়্য, তোমরা অপেক্ষায় ছিলে দেখি কখন সুযোগ হয় তখন যাব, চলো ভাই সালাত আদায় করে আসি, দেখে একটু পরে যাই, এই যে ধানাই পানাই করে তুমি সময় কাটাইছিলে, আমার তো কিছু করার নাই, এখন তোমার কাছে আজাবের লাইন, তোমার ভাগে আজাব পড়ে গেছে, আমার তো কিছু করার নেই। ও গররাতকুমুল আমানিয়্য, রঙিন আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিল, এটাই তো করে, তাই না? অধিকাংশ মানুষ পথভ্রষ্ট কেন, রঙিন আশায়। হাত্তা জাআ আমরুল্লাহ, আমরা দুইজন একসঙ্গে ছিলাম ঠিকই, কিন্তু এরকম করতে করতে একসময় আল্লাহর হুকুম এসে গেল, অর্থাৎ মৃত্যু এসে গেল, তুমি চলে গেলে আমিও চলে এলাম আল্লাহর কাছে, দুজনেই এসেছি, দুজনেই চাচ্ছি আমরা একসঙ্গে জান্নাতে থাকবো, কিন্তু তা তো হলো না, দরজার এই পাশ এবং ও পাশ দুজনে কথা বলবে, যাওয়ার তো কোনো কায়দা নেই, দেখতে পাচ্ছে সবাই, শুনতে পাচ্ছে সবই, কিন্তু যাওয়ার তো কোনো কায়দা নেই। গাররাকুম বিল্লাহিল গরুর, শয়তান তোমাদেরকে আল্লাহ থেকে পথভ্রষ্ট করেছিল, ভাই এখন দুঃখ করে কোনো লাভ হবে না, এতে আমাদের কিছুই করার নাই। মুমিন নারী ও পুরুষ, মুনাফিক নারী ও পুরুষ, উভয়ের এই ডায়ালগ সুরা হাদিদের 11-12-13 আয়াতে, কোরআন কি মিথ্যা কথা বলে? যদি বিশ্বাস করেন দয়া করে এগুলো মেনে চলার চেষ্টা করবেন। সবাই কিন্তু আমরা মুসলমান, এর মধ্যে মুমিন এবং মুনাফিক পার্থক্য আছে, ওটা আল্লাহ ভালো জানেন, কার হৃদয়ে কি আছে না আছে ওই হিসাবে আমরা যাব না। সাবধান, যতটুকু করবেন খালেসাতান লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য করুন, আপনি অন্তরের খবর আল্লাহ রাখেন, এইটুকু করছেন আল্লাহকে কর্জ দিন, যটুকু করবেন ওটুকুই কর্জ। আর এই কর্জ যদি মুখলেস হন, খালেস হয় আল্লাহর হস্তে, ইনশাআল্লাহ আল্লাহ অকৃতজ্ঞ নন, তিনি আপনাকে পুরাপুরি দান করবেন, আগেই ওয়াদা করে দিলেন। এর মধ্যে হ্রদ রয়েছে জাহামিয়া জাবরিয়া অদৃষ্টিবাদীদের জন্য, যারা বলে কিছু হইতে কিছু হয় না, যাহা কিছু আল্লাহ হইতে হয়, অদৃষ্টবাদী চিন্তাধারা, এটা ব্যাপক আকার ধারণ করেছে মুসলমানদের মধ্যে এখন। এর প্রতিবাদ রয়েছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা ফেতনায় ফেলেছিলে, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে ফেতনায় ফেলেন নাই, তোমরা নিজেরা পাপ করেছো, আল্লাহকে পাপ করেছে নাকি? আল্লাহ দর্জি কাটলে হবে? যেটা কাফেররা বলতো, আল্লাহ যদি চাইতেন আমরা শিরিক করতাম না, আমাদের বাপ দাদারাও শিরিক করতো না, এটা কি আবু জাহেলের বক্তব্য নয়? ওরা এসব বলতো কাফেররা, যে তোমাকে আল্লাহ কবুল করেছে, আল্লাহ মুসলমান বানাইছে, আমাকে আল্লাহ কবুল করেনি, অথবা আমি শিরিক করেছি, এতে আমার দোষ কি? দোষ তো আল্লাহর। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এর রদ আছে এই আয়াতের মধ্যে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে ফেতনায় ফেলেছো, অতএব ওই দিন ওইসব যুক্তি দেখুন লাভ হবে না, আল্লাহ তোমাকে স্বাধীনতা দিছিলেন, ইম্মা শাকরাম ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা করলে তুমি শুকরগুজার বান্দা হতে পারো, ইচ্ছা করলে তুমি অবিশ্বাসী বান্দা হতে পারো, এটা আল্লাহ পাক তোমাকে স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু তুমি স্বাধীনভাবে এটার সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এবার আসুন, আল্লাহকে কর্জে হাসানা দেওয়া একজন মানুষের ইতিহাস আপনাদের শুনিয়ে দিই। তার নাম খাব্বাব ইবনুল আরাত, প্রথম ছয়জন মুসলমানের ষষ্ঠ ব্যক্তি, কেউ বলেন সপ্তম ব্যক্তি, কর্মকার ছিলেন, লোহা আগুন করে গরম করে নরম করতেন, হাতুড়ি কোদাল কুড়াল এসব বানাতেন। এই মানুষটা মারা যাচ্ছেন 93 বছর বয়সে, মরার সময় তার যে আকুতি, এটার মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। তিনি বলছেন, লাকাদ রাআইতুনি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমলুকু দিনারাম ওয়ালা দিরহামান ওয়া ইন্না ফি নাজিয়াত নাহিয়াতে বাইতি ফি তাবুতি লি 40,000 ওয়াফিন। শুনে রাখো আমার বন্ধুরা, আমি যখন মুসলমান হয়েছিলাম মক্কায়, তখন তোমরা আমাকে আল্লাহ রসুলের সঙ্গে দেখেছ এমন অবস্থায়, মা আমলক দিনারাম বলা দিরহামান, আমার একটা দিনার বা দিরহাম একটি পয়সা আমার ছিল না। আর এখন দেখো আমার এই ঘরের ওই কোনায় তোমরা তাকিয়ে দেখো, পূর্ণ মাত্রায় 40,000 দিনার ওখানে সঞ্চিত আছে। লাকাদ খাশিতু আন তাকুনা কাদ উজ্জিলতু লানা তাইয়িবাতানা ফি হাযিহি দুনিয়া, আমি ভয় পাচ্ছি দুনিয়াতেই আল্লাহ পাক আমার যত কষ্টের প্রতিদান হয়তো দিয়ে দিয়েছেন, আমাকে ঘনঘনে লোহার উপরে চিৎ করে ফেলে আমার পিঠের গলিত রক্ত পুজ পানি দিয়ে ওই আগুন নিভে গেছে, পুরো পিঠটা আমার এখন দগদগে ঘা হয়ে আছে, সেই ঘা নিয়ে আমি আজকে মরে যাচ্ছি। সব কষ্টের বিনিময়ে আমি চেয়েছিলাম জান্নাতে পাবো, আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়ে দিলেন কেন? 40,000 দিনার আমার ঘরে কেন থাকলো? এই দুঃখে আমি আজকে কাঁদছি, যাও তোমরা যে যা পারো টাকা সব নিয়ে চলে যাও, টাকা আমার দরকার নাই, আমি এর বিনিময়টা জান্নাতে চেয়েছিলাম, আল্লাহ কেন দুনিয়াতে আমাকে দিয়ে দিলেন? এটা তো আমি আল্লাহকে কর্জ দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই সময় আর একজন রোগী পরিচর্যাকারী বলছে, আফসার ইয়া আবা আব্দুল্লাহ বিয়ান্নাকা মুলাকিন ইখওয়ানাক গাদান, হে আবু আব্দুল্লাহ আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি তো কালকেই আপনার হারানোর সাথীদের সঙ্গে জান্নাতে মিলিত হবেন। জবাবটা কি দিচ্ছে জানেন? জাক্কার তুমুনি আকওয়ামান ওয়া আখবানানা মাদা বি উজুরহিম কুল্লাহা লাম ইয়ানালু মিন আদ-দুনিয়া শাইয়া, তোমরা আমাকে এমন সাথীদের কথা স্মরণ করিয়ে দিলে যারা দুনিয়া থেকে কিছুই গ্রহণ না করে আল্লাহর কাছে চলে গেছে। হামজা চলে গেছে, কিছুই নিয়ে যায়নি, এমনকি কাফন আর কাপড় তার ভাগ্যে জোটেনি, মাথার ঢাকে তো পা ঢাকে না, পা ঢাকে তো মাথা ঢাকে না, মুসআব বিন উমাইর চলে গেছে কিছুই নিয়ে যায়নি যুবক মানুষ, তার কাফনের কাপড় জোটেনি, আর আমি আজকে চলে যাচ্ছি 40,000 দিনার ওই আমার কামরা সিন্ধুকে সঞ্চিত আছে, তোমরা আমার এমন সাথীদের কথা মনে করিয়ে দিলে, তারা তো পুরোপুরি পাবে আর আমি তো একটু কম পাবো, অতএব আমি অত্যন্ত ব্যথিত মন নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছি। দেখেন এই করজ হাসান আয়াত কিন্তু আমরা সবাই পড়ি, দুনিয়া যত কষ্ট আমরা করেছি এই কষ্টের বিনিময়ে দুনিয়াতে চাওয়া যাবে না, চাইতে অবশ্যই আল্লাহর কাছে, যদি চাইতে পারি তাহলে ইনশাআল্লাহ পুরোপুরি আমরা আল্লাহর কাছে পাবো, আর দুনিয়ার কষ্টের বিনিময়ে যদি দুনিয়াতে পুরস্কার হিসেবে পেয়ে যাই এটা আমাদের জন্য লস, ঠিক না? ইমানদারদের কাছে এটা দারুণ লস, দুনিয়ায় পাওয়ার আশা আমরা কিছুই করব না। প্রকৃত মুমিন সেই সেরফ আখরাত পাওয়ার জন্য কাজ করে, সালাত আদায় করছেন আখরাতের জন্য, সিয়াম পালন করছেন আখরাতের জন্য। যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে আল্লাহ পাক তাকে 70 বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরে রাখেন, ওই কারণে আমরা সালাত আদায়কে সিয়াম পালন করি। যে ব্যক্তি সালাত আদায় করে তার পিছনের সমস্ত গুণা আল্লাহ পাক ক্ষমা করে দেন। যদি যে ব্যক্তি এক জুমাতে আসে পরের জুমা পর্যন্ত 7 দিনের সমস্ত গুণা আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। এই জন্য তো আমরা এখানে আসি, দুনিয়া কামাইয়ের জন্য আমরা আসি না। অতএব সকল মুসলিম নারী পুরুষের কাছে আমাদের দাবি আবেদন আল্লাহর পক্ষ থেকে, মান্দাল্লাদি আল্লাহ ডাকছেন আমি না, মান্দাল্লাদি ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আসো যে আল্লাহকে কারজে হাসানা দান করবে? আল্লাহ পাক আমাদের সবাইকে আখেরাতে উত্তম ঋণদাতা হিসেবে কবুল করুন, এবং এই ঋণের উত্তম বদলা যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।